أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে والمرسلات عرفا শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ু فالعاصفات عصفا আর প্রলয়ংকারী ঝটিকার والناشرات نشرا শপথ সঞ্চালনকারী বায়ু فالفارقات فرقا আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ু এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ ওজর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য